বাচ্চা হওয়ার জন্য, আমি নাজায়েজ বলি নাই, কিন্তু আলোচনায় বিষয়টা ক্লিয়ার হয়েছে যে এই কারবারগুলো করা হয় কিন্তু নাজায়েজ না। ওখানে আজানের ব্যবস্থা করেন, তাহলে নাজায়েজ না। সিজারে বাচ্চা নেওয়াটা নাজায়েজ না যদি ডাক্তার ইমানদার হয়, ব্যবসায়ী না হয়। এখন তো চিন্তা করে যে ব্যবসায়ী, ওদের কাছে গেলি কেমনে আগে কাটবে, আবার এমনি বাইরেই গেল কিনা। এই জন্য সন্তান হওয়ার যে স্বাভাবিক নিয়ম, তার তিন দিন আগেই অপারেশন বের করো, কারণ যদি ওই বাচ্চা এমনি হয়ে যায় তাহলে তো ওদের পয়সা হলো না। এই জন্য আগেই কাটো, এটা একটা চক্রান্ত। আর দুই নম্বর চক্রান্ত শয়তানের, যে কেটে কেটে যদি বের করা হয় তা দুইটা তিনটা, এরপরে বলবে কি আর সন্তান নেওয়া যাবে না, বন্ধ করে দিল। এটা একটা চক্রান্ত, শয়তানের হামলা এখানে আছে। এই হামলাটা বলা হয় নাই, শয়তানের হামলা আজকে আলোচনা জন্য সবগুলো অনেক হামলা রয়ে গেছে এখনো। এই যে আর একটা হামলা হইল, এটা সবগুলো তো আসলে সবসময় মাথায় আসে না। এটা একটা হামলা যাতে করে উম্মত বেশি হইতে না পারে। আল্লাহ রাসূল বলেছেন বেশি করে কি করো, বিয়ে করো, সন্তান বেশি হয় এরকমটা বিয়ে করো। আর এখানে শয়তান চায় যাতে বিয়ে করে সন্তান না হতে পারে, তো এই জন্য সিজারে হলে পরে কয়টা নেবেন আপনি, একটা দুইটা তিনটা চারটা, এবার বলবে কি দুইটা বেশি ডাক্তার ছিল যদি শুকুর দেয় শয়তান ঢুকছে ভিতরে, আর নেওয়া যাবে না। আর এত কাটাচে করে নেওয়া যায় নাকি, নষ্ট হয়ে যায় সব, আল্লাহর সিস্টেমকে নষ্ট করে ফেলে। এই জন্য নাজায়েজ না, যদি প্রয়োজন হয় তাহলে, প্রয়োজন ছাড়া জায়েজ না। কারণ প্রয়োজন ছাড়া আল্লাহর কোন সৃষ্টিকে চেঞ্জ করা, তাগয়ির খালকিল্লা বলা হয়, ধ্বংস করা, এটা অনুমতি নাই। একটা কাগজে তিনটা প্রশ্ন আসবে না, একটা প্রশ্ন আসবে, একটা উত্তর আসবে, বাকিগুলো বাদ।